বেকে হয়তো কে মনে ধরে তন্দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানতো কে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানতো কে চাতুরিসা মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরিসা ব্রজ যুবতী ভাবের ভকতি শকতি হইতো কা ব্রজ যুবতী ভাবের ভকতি শকতি হইতো কা যদি গোর না হইতো তবে কি হইতো কে মনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানতো কে সরল করি আমা গাও গাও পুনঃ গৌরঙ্গে রঘুণ সরল করি আমা হে ভাব সাগর হে মন দয়াল না দেখিয়ে যদি গো না হইতো তবে কি হইতো কে মনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানতো কে জগতে জানতো কে যদি গোর না হইতো তবে কি হইতো কে মনে ধরিতাম দে।